হেলাই হেলাই দিন বয়ে যায়, ঘিরে নিল কালে, ঘিরে নিল কালে, আর কি হবে এমন জন বসব সাধু মিলে। হেলাই হেলাই দিন বয়ে যাই, ঘিরে নিহি লোকালে, ঘিরে নি লোকালে, আর কি হবে এমন জনু।